বাংলা মানবতা সমাধান। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا الذي له ملك السماوات والأرض ولم يتخذ ولدا ولم يكن له شريك في الملك وخلق كل شيء فقدره تقديرا। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ পাকের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকতময়, যিনি আল কোরআন করিম নাজিল করেছেন এবং তা দিয়ে অসংখ্য মানুষকে আল্লাহ পাক সঠিক পথ দেখিয়েছেন, সঠিক পথে চলার তৌফিক দান করেছেন। সালাত এবং সালাম নাজিল প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য নবী ও রাসুল, যার পরে কোনো নবী রাসুল আসবে না। আজকে তাফসির হবে আমাদের সূরা আল ফুরকান থেকে। সূরা ফুরকান নবী সাল্লাহ সাল্লামের মক্কি জীবনে নাজিল হয়েছে, আর বিশেষ করে মক্কি জীবনের মধ্যম যুগে নাজিল হয়েছে, যেই সময় রাসূলুল্লাহ সাল্লাহ সাল্লামের সাহাবাই কেরামদের ওপর জুলম অত্যাচার চলছিল এবং দিন ইসলাম সম্পর্কে, কোরআনে করিম সম্পর্কে কাফেররা সন্দেহ সংশয় সৃষ্টি করতে চাইছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কখনো জাদুকর, কখনো গণ, কখনো কবি এসব কথাবার্তা বলতো। ওই সব সংশয়ের জবাব দেওয়া হয়েছে এবং আকীদার বিষয়গুলি, যেগুলি দিনের মৌলিক বিষয়, বিশ্বাসের দিক, সেগুলি এই সূরায় তুলে ধরা হয়েছে। শুরু করি আমরা তাফসীর। এই সূরার আল্লাহ পাক ইরশাদ করেছেন, তাবারাকাল্লাযী নাযযালাল ফুরকান, বরকতময় সেই সত্তা, সেই জাত যিনি আল ফুরকান নাজেল করেছেন। কোরআনে কারিমের অপর একটি নাম আল ফুরকান, ফারক মানে পার্থক্য, সেখান থেকে ফুরকান। কোরআনকে আল ফুরকান এই জন্য বলা হয় যে কোরআনে কারিম মানব জাতির জন্য হক এবং বাতিলের মাঝে, সত্য এবং মিথ্যার মাঝে, ভালো এবং মন্দের মাঝে, নেকি এবং গুনাহার মাঝে পার্থক্য করে দিয়েছে, পার্থক্যকে সুস্পষ্ট করে দিয়েছে। কার ওপর অস্পষ্টতা থাকবে না যদি কোরআনে কারিম ঠিকভাবে চর্চা করে, কোরআনে কারিমের অর্থ বুঝে, কোরআনে কারিম নিয়ে গভীরভাবে চিন্তা করে, তাহলে কখনো সেই ব্যক্তি পথভ্রষ্ট থাকতে পারে না, হক বাতিলের মাঝে পার্থক্য করে নিতে পারবে। আল্লাহ পাক বলছেন যে বরকতময় সেই সত্তা যিনি আল ফুরকান নাজল করেছেন আলা আবদেহি, তার বান্দার উপর, তার বান্দা অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে শ্রেষ্ঠ বান্দা, কিন্তু তিনি আল্লাহ পাকের বান্দা দাস, আর বান্দা দাস কোনোদিন মনিবের মালিকের সমকক্ষ, সমতুল্য বা তার গুণ তার মধ্যে থাকতে পারে না। এই জন্য আল্লাহ পাক যখন আলেমুল গায়েব, তখন নবী আলেমুল গায়েব হতে পারেন না। আল্লাহ পাক সব কিছুই প্রত্যক্ষ করেন, সব কিছুই দেখেন, সব কিছুর এখতিয়ার মালিকানা একমাত্র আল্লাহ পাকের। সুতরাং নবী মুখতারিকুল বা অন্য কেউ মুখতারিকুল, এইসব শিরকি কথা কখনো হতে পারে না। নবীকে আল্লাহ পাক বান্দা বলে আখ্যায়িত করেছেন কোরআনে কারিমের চারটি আয়াত, এখানে সুরার শুরুতেই, আর সুরে বনি ইসরাইলে ইসরা মেরাজের ঘটনা আল্লাহ পাক উল্লেখ করতে গিয়ে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, সেখানে এইরকমই সুরা জিনে আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে নবীকে বান্দা বলেছেন। আমরাও কালমায়ে শাহাদাতে যে সাক্ষ্য প্রদান করি তাতে বলি ও আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যিনি বান্দা তিনি কখনো আল্লাহর শরীক হতে পারেন না। এতটুকু জানলেই মুসলিমরা তৌহিদ থেকে বিচ্যুত হইতো না, মুসলিম আবার শিরক করবে এটা কখনো হতে পারে না। কিন্তু ইসলাম সম্পর্কে না কোনো লেখাপড়া করে, না কোরআনের সাথে তাদের সম্পর্কই আছে, আল্লাহপাক বলছেন নবীর ওপর কোরআন এই জন্য নাজেল করেছে, লিয়াকুন আলিল আলামিনা নাজিরা, যাতে করে বিশ্ব জাহানের জন্য তিনি সতর্ককারী হতে পারেন। বিশ্ব জাহানের জন্য আল্লাহপাক বলেছেন, তাহলে বোঝা যাচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সারা বিশ্ব জাহানের জন্য এসেছেন, বিশ্ব জাহানের মধ্যে সমস্ত মানুষের জন্য আর সমস্ত জিনদের জন্য। তাদের ওপর শরীয়তের দায়িত্ব আল্লাহপাক ন্যস্ত করেছেন। পক্ষান্তর অন্যান্য নবীরা বিশেষ গোত্রের জন্য এসছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি বৈশিষ্ট্য হচ্ছে সারা বিশ্ব সমস্ত মানুষের জন্য। সুতরাং প্রত্যেক মানুষ যার কাছে নবীর দাওয়াত পৌঁছিবে, কোরআন করিমের কথা পৌঁছিবে, তার জন্য আবশ্যক যে সেই ব্যক্তি কোরআনের বিধানকে সাদরে গ্রহণ করবে, কালেমা তাইয়াবার শাহাদাত দেবে, আর না হলে তার কোনো মুক্তি নেই। আল্লাহ পাক আগের দিনগুলিকে রহিত করে দিয়েছেন, যতই ভালো কাজ করুক সেই দিনগুলির মাধ্যমে আল্লাহ পাক কবুল করবেন না। ওমাই ইয়াবতাগি গায়র আল ইসলামে দীনান, দিন ইসলাম ছাড়া অন্য পথ অবলম্বন করে যদি সন্তুষ্টি চায় আল্লাহর, ফালা ইয়ুকবাল মিনহু, কখনো আল্লাহ কবুল করবেন না। ওহফিল আখিরাতি মিনাল খাসিরিন, পরকালে ক্ষতিগ্রস্তদের দলে শামিল হবে। আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরযি, আসমান জমিনের রাজত্ব তার হাতে, ওয়ালাম ইয়াত্তাখিজ ওয়ালাদান, আল্লাহ পাকের হাতে আসমান জমির রাজত্ব, এবং তিনি কোনো সন্তান গ্রহণ করেননি। যেমন আরব মুশরিকরা বলতো ফেরেশতার আল্লাহর মেয়ে, আল্লাহ সন্তান গ্রহণ করেননি। ওয়ালাম ইয়াকুন লাহু শারীকুন ফিল মুলকি, আর তার রাজত্বে তার কোনো শরীক পার্টনার নেই। ওয়া খালাকা কুল্লা শাই, প্রত্যেক বস্তুকে তিনি একমাত্র সৃষ্টি করেছেন। ফাকাদ্দারাহু তাকদীরা, অতপর সেগুলিকে যথাযথভাবে সুপরিমিত করেছেন, আয়ু নির্ধারিত করেছেন, রিজিক ভাগ্য, কোথায় বাল্য জীবন, কোথায় বড়, কোথায় মত, হ্যাঁ কি কাজ করবে, কতটা শিক্ষা, এমনকি অন্যান্য প্রাণী মখলুকাত সম্পর্কে প্রত্যেকের আল্লাহ পাক রব্বুল আলামিন সময় নির্ধারিত করেছেন, সব কিছু নির্ধারিত করেছেন। সুপরিমিত করার অর্থ হচ্ছে ওয়াত্তাখাযু মিন দুনিহি আলিহা, এ মুশরিকরা আল্লাহকে বাদ দিয়ে অনেক উপাস্য সাব্যস্ত করেছে। লা ইখলুকুনা শাইয়্যা, কিন্তু এরা তো কিছুই পয়দা করতে পারে না। ওয়াহুম ইখলাকুন, বরং এদেরকে সৃষ্টি করা হয়েছে, আল্লাহ সৃষ্টি করেছেন এদেরকে। ওয়ালা ইয়ামলিকুনা লি আনফুসিহিম দাররান, আর তারা নিজেরও ক্ষতি সাধন করতে পারে না। ওয়ালা নাফা, না নিজেরও উপকার করতে পারে এমনটাও না, যেখানে নিজেরই উপকার করতে পারে না, তো এসব দেবদেবী, এসব কবর মাজার, এসব উপাস্য কি করে তোমাদের উপকার করতে পারে। ওয়ালা ইয়ামলিকুন মাউতাম ওয়ালা হায়াতা ওয়ালা নুশুর, আর না তারা কারো মৃত্যুর মালিক, না কারো প্রাণের মালিক, যে কাউকে জন্ম দিতে পারে, কাউকে মেরে দিতে পারে। ওয়ালা নুশুর, আর না পুনরুত্থানের মালিক, যে উঠিয়ে দেবো একে কবর থেকে, তারও মালিক নয়। ওয়াকাল আল্লাযিনা কাফারু, কাফিররা বলে, ইন হাযা ইল্লা ইফকুন, এই কোরআন যে মুহাম্মদ বলছে এটা হচ্ছে মিথ্যা কথা, মন গড়া বস্তু, নিজে গড়ে নিয়েছে। ইফতারাহু, এই মুহাম্মদ নিজেই এটাকে রচনা করেছে। ওয়া আআনাহু আলাইহি কওমুন আখারুন, আর অন্য জাতিরা তার এই কাজে সাহায্য করেছে। মুহাম্মদ তো বেশি লেখাপড়া নয়, তো এটা ইহুদি খ্রিস্টানদের কাছে যাদের মধ্যে পণ্ডিতরা রয়েছে তাদের কাছ থেকে সাহায্য নিয়েছে। এটা মানব রচিত, আল্লাহর কোনো নাজিলকৃত বিধান নয়। এই কাফেররা বলতো ফাকাদ জাও জুলমা ওয়া জুরা, তারা এই রকমের জুলম করেছে এবং মিথ্যা কথা বলেছে, মিথ্যার আশ্রয় নিয়েছে। ওয়াকালু, এবং এই কাফেররা বলেছে, আসাতিরুল আউয়ালিন, এই কোরআনে যেসব ঘটনাবলী বর্ণনা করা হয়তো প্রাচীন যুগের, এগুলিকে তারা বলেছে যে এগুলি প্রাচীন যুগের উপকথা, এসব উপন্যাস, কাল্পনিক কথা, এই রকম ভবিষ্যৎবাণী বলা হয়তো, এগুলো শুধু গাল গল্প, ইকতাতাবাহা, সেগুলি এই মুহাম্মদ নিজে তো লিখতে জানে, লিখিয়ে নিয়েছে। ফাহিয়া তুমলা আলিহে বুকরাত ওয়া আসিলা, সুতরাং সকাল সন্ধ্যা তাকে তা শোনানো হচ্ছে, জিব্রাইল আসছে আর ওয়াহি হচ্ছে, এসব কথা মানতে প্রস্তুত নয় কাফেররা। কুল হে নবী, বলে দাও, আনজালাহুল্লাযী ইয়ালামুস সিররা ফিস সামাওয়াতি ওয়াল আরযি, আসমান জমিনে যিনি গোপনীয় কথা জানেন তিনি এই কোরআন নাজিল করেছেন, আল্লাহ প্রদত্ত। ইন্নাহু কানা গাফুরার রাহিমা, নিশ্চয় আল্লাহ পাক বড় মার্জনাকারী, দয়াবান। ওয়াকালু, আর তারা বলতো, মা লিহাজার রাসূল, এ আবার কি করে রসুল হইতে পারে, ইয়াকুলু তাম, আমাদের মতো খাবার খায়, রসুল আবার খাবার খায়, ওয়াম শিফিল আসওয়াক, আর হাট বাজারে চলাফেরা করে আমাদের মতোই, এ কি করে রসুল হইতে পারে। তাহলে তাদের ধারণা যে রসুল মানে অন্য কিছু হবে, আর এইরকম যদি কেউ বলে যে রসুল আবার মাটির কি করে তৈরি হইতে পারে, রসুল মানে নূরের তৈরি হবে, সাদৃশ্য তো আছে কাফেরদের কথার সাথে। লাউলা উনজিলা ইলাইহি মালাক ফায়াকুনা মাহু নাযীরা, যদি এ নবী হইতো তাহলে তার সাথে একটা ফেরেশতা কেন নামিয়ে দেওয়া হয়নি, সাথে সাথে ফেরেশতা থাকতো আর সাপোর্ট করতো, বলতো এ নবী, কিন্তু এ নবী কথা বলতো তাহলে মেনে নিতাম। ফায়াকুনা মাহু নাযীরা, আর তার সাথে সাথে সেই ফেরেশতাও সতর্ককারী হইতো। আও ইউলকা ইলাইহি কানজুন, অথবা তার উপর ধনভাণ্ডার দিয়ে দেওয়া হইতো, তাকে ধনভাণ্ডার দিয়ে ধন্য করা হইতো। আওতা কোনো লাহু জান্না, অথবা তার বাগ বাগিচা হইতো, অনেক বাগানের মালিক হইতো, ধনাঢ্য হইতো। ইয়াকুলুমিনহা, আর সেই বাগান থেকে মক্কার আশেপাশে দেখতাম যে মোহাম্মদ খাচ্ছে, তখন বিশ্বাস করতাম যে আরে মক্কার আশেপাশে মরুভূমিতে বাগান, তার মানে সত্যি নবী আছে। ওয়াকালা যালিমুন, আর জালিমরা বলতো ইনতাত্তাবিউনা ইল্লা রাজুলান মাসহুরা, তোমরা একে মানিও না, তোমরা যদি একে মানো, এ তো একজন জাদুকৃত মানুষ, জাদু লেগে গেছে কি আসলে, কেউ জাদু করেছে। অনুজোর আল্লাহ বলছেন দেখো কাইফা যারাবুলা কালাম সাল, কেমন তোমার এরা উপমা পেশ করছে, একবার জাদুকর বলছে, আর একবার গণক বলছে, আর একবার মজনুন পাগল বলছে, আর একবার কবি বলছে। ফাদাল্লু, সুতরাং এরা পথভ্রষ্ট হয়েছে। ফালা ইস্তাতি ওনা সাবিলা, কখনো এরা সঠিক রাস্তা পাবে না। আবু জাহাল আবু লাহাব, আর এই নেতারা তাবারাকাল্লাযী ইনশাআ জাআলা লাকা খাইরাম মিন যালিক, বরকতময় সেই সত্তা যিনি চাইলে হে নবী তোমার জন্য এর চাইতে ভালো সৃষ্টি করে দিতেন, যা এরা বলছে এর চাইতে ভালো আল্লাহ দিয়ে দিতেন। জান্নাতিন, এমন বাগবাগি চাল্লা দিয়ে দিতেন। তাজরি মিন তাহতি আল আনহার, যার নিম্ন দেশে ঝর্ণাসমূহ প্রবাহিত হইতো। ওয়াজাল্লাকা কুসুরা, আর আল্লাহ পাক তোমার জন্য প্রাসাদ রাজি সৃষ্টি করে দিতেন, তৈরি করে দিতেন, প্রাসাদে বাস করতে আল্লাহ পারতেন, আল্লাহ পাক করেনি। তাদের মধ্য থেকে চলাফেরা করবে, তাদের মাঝে থাকবে, আর তাদেরকে সত্য দিনের দাওয়াত দেবে। আল্লাহ পাক বলছেন বরং তারা কিয়ামতকে মিথ্যা মনে করেছে। ওয়া আতাদনা লিমান কাযাবা বিসআতি সাইরা, এবং যারা কিয়ামতকে অস্বীকার করে, মিথ্যা মনে করে, তাদের জন্য জ্বলন্ত আগুন প্রস্তুত করে রেখেছি। এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আবার আমাদের আলোচনার দিকে আমরা ফিরে আসছি। সময় নষ্ট হচ্ছে, আমরা এই জীবনের বয়সটাকে কতটা ইসলামের কাজে, কতটা কোরআন এবং হাদিসের কাজে লাগাচ্ছি, এবং কতটা এই দুনিয়াবি কাজে আমরা অতিবাহিত করছি। কেন নামাজ পড়তে কষ্ট হচ্ছে, নামাজের মাধ্যমে আমরা 24 ঘন্টার মধ্যে খুব বেশি হলে 1 ঘন্টা আমাদের সময় লাগে। কার জন্য এসেছে আল্লাহর বিধান, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা যারা মুসলমান তারাও কিন্তু এই নামাজ থেকে এড়িয়ে যায় বা নামাজকে গাফিলতি করে। ডক্টর শরীফুল ইসলাম, আল্লাহ রসুলের বিধানকে যদি আমরা মেনে চলি তাহলে সেটাই ইবাদত বান্দিগির মধ্যে চলে আসে। কেন ইবাদত করে দিতে হবে ইমানের প্রমাণ, আমরা আজ থেকে শপথ গ্রহণ করব যে বাকি যে সময়টুকু আমরা পাব, কারণ আমরা জানি না যে আমার মৃত্যু কখন ঘটে যাবে। করুন মুমিন হওয়ার হক আদায়, দেখুন আল্লাহর নৈকট্য লাভের উপায় প্রতি শনিবার সন্ধ্যা 6টায় বা পুনঃ সম্প্রচার দুপুর 12টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়। Discussion, debate, rebuttal, conclusion. Eliminate misconceptions about religion. Get enlightened. Witness Dr. Zakir Naik in a battle of words. Dekhun, Shammukh Shamore, Prati Riyashpatibar, Ratnautai, Aapuno Shamprachar, Shakal Chai Doshtai, Bangladeshe, Peace TV, Banglai. Vishwajahan, পরিচালনার জন্যে সুন্দর একটি যদি বিধান না হয় তাহলে তার ধ্বংস যে অনিবার্য। শেখ সাইফউদ্দিন বিলাল মাদানি, তাই আসুন সুন্নার আলোকে জীবন গড়ার জন্য পৃথিবী বাংলায় আপনাদের জন্য নির্বাচিত কিতাব বুলুগুল মারাম মিন আদিল্লাতিল আহকাম এর মাধ্যমে দর্শে হাদিসের সুব্যবস্থা করা হয়েছে আপনাদের সকলকে শোনার এবং জানার জন্যে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। দেখুন বুলুগুল মারামের দর্শে হাদিস শুধুমাত্র পিস টিভি বাংলায়। বুলুগুল মারাম, পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায়। সম্মানিত ভাতৃমণ্ডলী, ফিরে আসে আমাদের তাফসিরের দিকে। সূরা ফুরকানের আয়াত নম্বর 12-তে মহান আল্লাহ ইরশাদ করছেন, ইযা রাআতহুম মিন মাকানিন বাঈদিন সামিউ লাহা তাগায়ুদান ওয়া যাফিরা। জাহান্নাম আল্লাহ পাক তৈরি করে রেখেছেন মিথ্যাবাদীদের জন্য, যারা আল্লাহ পরকালকে মিথ্যা মনে করেছে, কোরআনকে মানবরচিত মনে করেছে, মিথ্যা মনে করেছে, যারা আল্লাহর দিনের বাস্তবায়ন করেনি, এরাকে জাহান্নামে জ্বলন্ত আগুনে নিক্ষেপ করা হবে। জাহান্নামের কাছাকাছি যখন যাবে, ইযা রাআতহুম মিন মাকানিন বাঈদ, যখন দূর থেকে জাহান্নাম তাদেরকে দেখতে পাবে, জাহান্নাম দেখবে তাদেরকে যে আসছে আমার দল, এদেরকে আমি ভক্ষণ করব, জ্বালাবো, সামিউলাহা তাগায়ুদান ওয়া যাফিরা, তখন তারা এই জাহান্নামীরা শুনতে পাবে এই জাহান্নামের ক্রোধের গর্জন, তাগায়ুদ রাগে জাহান্নামের গর্জন হবে, শুনতে পাবে আগে থেকে গর্জন তর্জন, ওয়া যাফিরা এবং হুঙ্কার শুনতে পাবে জাহান্নামের হুঙ্কার। ওয়াইদা উলকু মিনহা মাকানান দাইয়িকান মুকাররানিন, আর যখন এই জাহান্নামে তাদেরকে সংকীর্ণ জায়গায় বেঁধে নিক্ষেপ করা হবে, দাও হোনালিকা সবুরা, তখন তারা মতের ডাক ডাকবে যে হাই যদি মরে যেতাম, হাই মরে যেতাম, মতকে ডাকবে, সবুর মানে ধ্বংস, নিজের ধ্বংসকে ডাকবে, মতের কামনা করবে। আল্লাহপাক তখন বলবেন লা তাদুরিয়াউমা সবুরান ওয়াহিদা, আজকে একটা মৃত্যু ডেকে লাভ আছে? একটা মৃত্যু ডাকিও না, ওয়াদু সবুরান কাসিরা, বহু মৃত্যুকে ডাকো, একটিও মত আসবে না, মত আর আসবে না, মতকে শেষ করে দেওয়া হয়েছে, এখন জ্বলতেই থাকবে চিরকালের জন্য। আল্লাহ পাক তারপর ইরশাদ করছেন কুল হে নবী, বলে দাও আযালিকা খায়রুন আম জান্নাতুল খুলদ, এই জাহান্নামের শাস্তি, এই দুর্ভোগ, এটা ভালো নাকি তোমাদের জন্য স্থায়ী জান্নাত ভালো, যে জান্নাতের দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে ডাকছেন, আল্লাতী ওয়াইদাল মুত্তাকুন, যার ওয়াদা করা হয়েছে আল্লাহ ভীরুদের সাথে। তাহলে জান্নাতের ওয়াদা আল্লাহ শুধু মুসলিমদের সাথে করেন নাই, মুসলিম হইলে হয়ে গেল জান্নাতের ওয়াদা, মুমিন দাবি করলেন জন্মসূত্রে মুসলিম, বাস হয়ে গেল না, জান্নাত বরাদ্দ না আপনাদের জন্য, জান্নাতের জন্য শর্ত হচ্ছে যে মুত্তাকি হইতে হবে, ওয়াইদাতুল মুত্তাকিন, এখানে আল্লাহ বলছেন ওয়াইদাল মুত্তাকুন, বহু আয়াত এরকম রয়েছে, জান্নাতের প্রতিশ্রুতি আল্লাহ ভীরুদের জন্য, যারা সংযত পাপমুক্ত থাকার যাদের মধ্যে চাহিদা ছিল, গুনাহ থেকে বেঁচে থাকবো, অন্যায় থেকে বেঁচে থাকবো, পাপ থেকে বেঁচে থাকবো, আল্লাহর হক নষ্ট করবো না, মানুষের হক নষ্ট করবো না, কানাত লাহুম জাযাউ ওয়া মাসীরা, তাদের জন্য বদলা রয়েছে এবং প্রত্যাবর্তন স্থল, লাহুম ফিহা মা ইয়াশাউন, এই জান্নাতীদের জন্য যা সেখানে চাইবে তাই থাকবে, খালেদিনা সেখানে চিরকাল থাকবে, কানা আলা রাব্বিকা ওয়াদাম মাসউলা, হে নবী তোমার রবের এই হচ্ছে দায়িত্ব, যে দায়িত্ব আল্লাহ পাক নিয়েছেন, ওয়াইয়াউমা ইয়াহশুরুহুম ওয়া মা ইয়াবুদুনা মিন দুনিল্লাহ, সেই দিনকে স্মরণ করো যেদিন আল্লাহ পাক তাদেরকে সমবেত করবেন, আর যা কিছুর তারা পূজো করত তাদেরকেও আল্লাহ সমবেত করবেন, পাথর, মাটি, কবর, মাজার, যা কিছুর পূজা করেছে, গাছপালা, আল্লাপাক সেগুলিকে একত্রিত করবেন, আর এমন মানুষ, এমন জিন যারা পূজোর উপর সন্তুষ্ট থেকেছে, এদেরকে আল্লাপাক একত্রিত করবেন আর সবগুলিকে জাহান্নামে নিক্ষেপ করবেন, যাদের পুজো হয়েছে, যাদের উপাসনা করা হয়েছে আল্লাহকে বাদ দিয়ে, আর যারা এই পুজো করেছে, শিরক কুফরি করেছে, তাদেরকেও ফায়াকুল, আল্লাপাক জাহান্নামে নিক্ষেপ করার আগে এসব বাতিল উপাস্যকে জিজ্ঞেস করবেন, আন্তুম আদলালতুম ইবাদি হাওলাই, আমার এই বান্দা মানুষগুলিকে তোমরাই গুমরা করেছিলে, পথভ্রষ্ট করেছিলে, আমহম দল্লুসাবির, নাকি এরা নিজে থেকে পথভ্রষ্ট হয়েছে, আলু তখন তারা বলবে সুবহানাকা মা কানা ইয়ামবাগী লানা আন নাত্তাখিযা মিন দুনিকা আউলিয়া, তারা যদি সৎকর্মশীল থেকে থাকে তারা বলবে সুবহানাক, আল্লাহ তুমি পাক পবিত্র, আমাদের জন্য কখনো সমীচীন নয়, আমাদের এই অধিকারী নয় যে আন নাত্তাখিযা মিন দুনিকা আউলিয়া, তোমাকে বাদ দিয়ে আমরা কোনো পৃষ্ঠপোষক গ্রহণ করব না, এসব করিনি, আমরাই তো তোমার ইবাদত বন্দী করেছি, ওয়ালাকিন মাত্তাআতাহুম ওয়া আবাহুম, তবে তুমি এদেরকে ভোগবিলাসের সামগ্রী দিয়েছিলে, এদের পূর্বপুরুষদেরকে ভোগবিলাসের সামগ্রী দিয়েছিলে, হাত্তা নাসু যিকরা, ভোগবিলাসে পড়ে গিয়ে এরা তোমার উপদেশকে উপেক্ষা করেছিল, ভুলেই গেছিল, কখনো কোরআনের কথা, তাওহীদের কথা, সঠিক দিনের কথা, পেটের পূজা চলেছে, কবর মাজারের বিনা পুঁজির ব্যবসা চলেছে, লাইসেন্সও লাগে না আর পুঁজিও ইনভেস্ট করতে হয় না, আর সুতরাং তারা আল্লাহর দিনকে, তৌহিদকে, সুন্নতকে, রিসালাতকে ভুলে গেছে যে কোরআনের পয়গাম কি, ওয়াকানু কওমাম বুরা, সুতরাং তারা ধ্বংসপ্রাপ্ত জাতিতে পরিণত হয়েছে, আজকে জাহান্নামের ইন্ধন এই জন্য এরা হচ্ছে, ফাকাদ কাযযাবুকুম বিমা তাকুলুনা ফামা তাসতাতিউনা সারফা ওয়ালা নাসরা, তখন আল্লাহ পাক এই সব লোকদেরকে বলবেন যারা পূজো করেছে আল্লাহ ছাড়া অন্য, তাদেরকে বলেন দেখো তোমরা যা বলছো যে এরা আমাদেরকে বলেছে তো, এরা তো অস্বীকার করছে, তোমাদেরকে তো মিথ্যা সাব্যস্ত করে দিল এরা, বিমা তাকুলুন তোমাদের কথা ব্যাপারে, ফামা তাসতাতিউনা সারফান, সুতরাং এই আল্লাহর আযাবকে তোমরা ফিরাতে পারবে না, ওয়ালা নাসরা, আর কোনো সাহায্য করতে পারবে না, কেউ কাউকে সাহায্য করতে পারবে না, ওমাইয়াযলিম মিনকুম, তোমাদের মধ্যে যেই জুলুম করবে, সে শিরকের জুলুম হোক আর অন্য কোনো জুলুম অত্যাচার হোক, আল্লাহর হকের ক্ষেত্রে জুলুম হোক আর মানুষের উপর অত্যাচার হোক, নুযিকু আযাবান কাবীরা, তাহলে তাকে মহাশাস্তির আসাদন করাবো, ওমা আরসালনা ক্বাবলাকা মিনাল মুরসালিন, আল্লাহ পাক বলছেন দেখো রসুল আসমান থেকে নেমে আসে না, আর রসুল এমন হয় না যে পানাহারও করবে না, হাটে বাজারে ঘুরবে না, তার নিদ্রারও প্রয়োজন নেই, না এমন হয় না। হে নবী, তোমার পূর্বে যত রসুল পাঠিয়েছি ইল্লা আন্নাহুম লা ইয়াকুলুনা ত্বাম, তারা সকলেই খাবার খেত, ওয়ামশুনা ফিল আসওয়াক, আর সকলে হাটে বাজারে চলাফেরা করত, তাদের প্রয়োজন ছিল। ওয়াজআলনা বাদাকুম লিবাদিন ফিতনা, তোমাদের একে অপরের জন্য পরীক্ষার কারণ করেছি। আল্লাহ এই পৃথিবীতে একজনকে আরেকজনকে দিয়ে পরীক্ষা করেন, মানল কি মানল না, শুনল কি শুনল না। আবার অনেক সময় পরীক্ষার কারণ আপনাকে বিভ্রান্ত করছে, আপনার বিবেক নেই, যে আপনাকে ভালো কথা বলছে না মন্দ কথা বলছে, আপনাকে গাঁজা ধরিয়ে দিল, আপনার বন্ধু আর ধরে নিলেন আপনাকে, আপনাকে একটা কোনো যুবতীর নম্বর দিয়ে দিল আর আপনি কন্ট্যাক্ট করা শুরু করলেন, প্রেম আলাপ শুরু করলেন, আপনার বিবেক নেই। সেটা যদি আপনার বোন হইতো, আল্লাহ পাক একজনকে আরেকজনকে দিয়ে পরীক্ষা ফেলে থাকেন, এর ব্যাপক অর্থ। আতাসবিরুন, সুতরাং তোমরা কি ধৈর্য ধারণ করবে? পরীক্ষার সময় ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণ হচ্ছে তিন প্রকার, এক হচ্ছে বিপদ আপদের উপর ধৈর্য ধারণ, আর এক ধৈর্য ধারণ হচ্ছে দিনের উপর অটলতা, কেউ বিভ্রান্ত করতে চাইছে, আপনি দিনের উপর অটল থাকেন, সাথী সঙ্গী স্কুল কলেজে পড়াশোনা করেন, না রে তুই পরীক্ষার সময় নামাজ পড়ে সময় নষ্ট করছিস, অনেক বেদিনরা বলে, বেদিন মুসলিম ছেলেরা বলে, কত ভ্রষ্ট মুরতাদ। তাহলে সেখানে আপনাকে সজাগ হইতে হবে, ধৈর্য ধরতে হবে, মানে দিনের উপর অটল থাকতে হবে। এ হচ্ছে দ্বিতীয় রকমের ধৈর্য ধারণ। আর ধৈর্য ধারণ হচ্ছে গুনাহ থেকে বেঁচে থাকার ক্ষেত্রে ধৈর্য ধারণ। প্রলোভন পেলেন, সুবিধা পেলেন, নির্জনতায় এখন কেউ দেখছে না, বাড়ি থেকে অনেক দূরে আত্মীয় স্বজন কেউ দেখতে পাবে না, বাড়ি কলকাতা চলে এসছি, দিল্লি বাড়ি ঢাকা চলে এসছি, আরেক দেশে ভারতে, সুতরাং এখানে এসে যদি পতিতালয় ঢুকেও তো দেখতে পাবে না। যেমন কিছু মাদ্রাসার ছেলেরা মাদ্রাসার এলাকায় তো সিনেমা দেখবে না, কিন্তু দূরে অন্য শহরে গিয়ে সিনেমায় ঢুকে পড়লো, ধৈর্য ধারণ করলো না, দিনের ওপর অটলতা অবলম্বন করলো না। ধৈর্য তাহলে তিন প্রকার। আতাস বেরুন ওয়াকানা রব্বুকা বাসীরা, হে নবী তোমার রব সবকিছু দেখছেন, সুতরাং দিনের ওপর অটলতা আর ধৈর্য ধারণ করো, বালা মুসিবতে ধৈর্য ধারণ করো, গুনাহ থেকে বেঁচে থাকার ক্ষেত্রে ধৈর্য ধারণ করো। নির্জনে ভালো চান্স পেয়ে গেছো, একজন যুবতী আর কেউ নেই, তারপরেও ধৈর্য ধারণ করো। যেমন ইউসুফ আলী ইসলাম ধৈর্য ধারণ করেছেন, জেল 7 বছরের প্রাধান্য দিয়েছেন কিন্তু অবৈধ স্পর্শ করেননি। আল্লাহ পাক তারপরে ইরশাদ করেছেন, ওয়াকালাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা লাউলা উনজিলা আলাইনাল মালায়েকাতু আও নারা রাব্বানা, যারা পরকালে বিশ্বাসী নয় তারা বলতো, কাফেররা বলতো, লাউলা উনজিলা আলাইনাল মালায়েকা, যদি নবী আল্লাহ পাঠাবেন তো আল্লাহ ফেরেশতা কেন পাঠাইলেন না, আও নারা রাব্বানা, অথবা আমরা সরাসরি আল্লাহকে একবার দেখেই নিতাম, ভালো করে বিশ্বাস করতাম। লাকাদ ইস্তাকবারু ফি আনফুসিহিম, আল্লাহ বলছেন তাদের মনে অহংকার রয়েছে, অহংকার রয়েছে, সেই জন্য নবীকে মানতে চাই না। ও আতা ওয়ান কবিরা, আর তারাই বড়ই অবাধ্যতায় মেতে উঠেছে। ইয়াউমা ইয়ারাউনাল মালায়েকাতে, যেই দিন তারা ফেরেশতাদেরকে দেখবে, মওতের পূর্বে মুহূর্তে আজাবের ফেরেশতা দেখবে পাপিষ্টরা, আর কিয়ামতের দিনে বিচার দিবসে ফেরেশতাদেরকে দেখবে। লা বুশরা ইয়াউমা ইযিল লিল মুজরিমিন, সেই দিন অপরাধীদের জন্য কোনো সুসংবাদ নেই, দুঃসংবাদ, সর্বনাশ। ওয়াকুলুন, এবং তারা বলবে হিজরাম মাহজুরা, তারা বলবে কারা, তাফসীর দুইটি রয়েছে, ওর পাশে মুজরিমিনদের কথা অপরাধীদের কথা বলা হয়েছে, সুতরাং অপরাধীরা বলবে যদি বলা হয় তো অপরাধীরা তখন বলবে বিচার দিবসে যখন আজাব শাস্তি দেখে নেবে উপায় নেই, তখন বলবে রক্ষা করো রক্ষা করো, বাঁচাও বাঁচাও। আর কেউ কেউ বলেছে ওয়াকুলুন মানে ফেরেশতারা বলবে, ফেরেশতারা বলবে দেখো তোমাদের কোনো সুসংবাদ নেই, হতভাগা, আল্লাহর দিন মাননি, আল্লাহর রসুলকে মাননি, আল্লাহ পরকালে বিশ্বাসী হওনি। তাহলে ফেরেশতারা কি বলবে, হিজরাম মাহজুরা মানে বঞ্চনা আর বঞ্চনা, তোমাদের জন্য বঞ্চনা আর বঞ্চনা, ভাগ্য খারাপ তোমাদের। ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন, আল্লাহ পাক বলছেন যা কিছু তারা পৃথিবীতে সৎকর্ম করেছিল সেগুলিকে আমি লক্ষ্য করব, সেগুলিকে আমি বিক্ষিপ্ত ধূলিকণা করে উড়িয়ে দেব। এই আয়াত ওই রকমই যে আয়াতে মরিচিকা বলা হয়েছে, যে কাফেরদের আমল মরিচিকার মতো, শিরক করে, কুফরিও করে, ইসলাম থেকে বহিষ্কৃত, আর কিছু ভালো কাজ করে, মাতা পিতার সেবা, ভাই বোন মানুষ করলো, এতিম বিধবাকে দেখাশোনা করে, জনকল্যাণমূলক কাজ করে, রাস্তাঘাট তৈরি করে ইত্যাদি ভালো কাজ করে, দেশবাসীর কল্যাণ করে, গঠনমূলক কাজ করে, ভালো কাজ অনেক করেছে, দুনিয়া আল্লাহ দিয়ে দিয়েছেন। আখেরাতে আল্লাহ বলছেন তাদের এই ভালো কর্মগুলিকে আমি বিক্ষিপ্ত ধূলিকণার মতো করে নিশ্চিহ্ন করে দেব, কোনো কিছুই পাবে না। তাহলে যে কোনো আমলের ফল পাওয়ার জন্য ইখলাস, তৌহিদ, আল্লাহর একত্ব প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে যে একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের ভিত্তিতে হইতে হবে,